আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী সভ্যতার আওতায় নারীর মুক্তি, শান্তি ও তৃপ্তি। এ বিষয়টি নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার প্রয়াস পাবো বলে আশা রাখি। আজ থেকে প্রায় 20 বছর পূর্বে আমেরিকার নারী সমাজে একটি নতুন আন্দোলনের সূচনা হয়েছে, যা দ্বিতীয় নারী আন্দোলন, উইমেন্স মুভমেন্ট সেকেন্ড বলে খ্যাত। জুলাই 1989-এ উক্ত উইমেন্স মুভমেন্ট সেকেন্ডের উপর একটি পরিচিতি ছাপা হয় আমেরিকান ম্যাগাজিন স্পেন এ। দ্বিতীয় নারী আন্দোলন, প্রথম নারী আন্দোলনটি যে অপ্রাকৃতিক এবং ভুল ছিল, তার ওই স্বীকারোক্তির নামান্তর বলা যায়। জনৈক সমালোচকের ভাষায় এটি হলো পুরনো আন্দোলনের গায়ে একটি নীরব পরিবর্তন। এতে উল্লেখ করা হয়েছে যে বর্তমান আমেরিকার নারী সমাজ ভীষণ দুরবস্থায় জীবনযাপন করছে। চাকরিজীবী নারীরা বছরে $13,000-এরও কম বেতন পেয়ে থাকে, যা আমেরিকায় সাধারণ জীবনযাপনের জন্য অপর্যাপ্ত। গর্ভধারণ, বাচ্চাদের দেখাশোনা ও পরিচর্যা ইত্যাদি আমেরিকার নারী সমাজকে এক ভয়াল দুর্বিপাকে ফেলে রেখেছে। উল্লেখ্য যে 25 থেকে 45 বছরের মেয়েদের মধ্যে শতকরা 70% বিভিন্ন অফিস ও কলকারখানায় কর্মরত রয়েছে, কিন্তু বেতনের দিক থেকে পুরুষের তুলনায় তারা কম বেতন পায়। এবং শুধু তাই নয়, বড় কোনো পদে উন্নীত হওয়া তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। প্রথম নারী আন্দোলনের পথিকৃতদের সমস্ত জোর এক কথার উপর ছিল যে নারী পুরুষ সব দিক থেকে সমান অধিকার ভোগ করবে। নারী পুরুষ থেকে কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না, বরং মানুষ হিসেবে পুরুষের মতোই অভিন্ন স্বাধীনতা, অভিন্ন অধিকার ভোগ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। আর নারী যখন তার পূর্ণ স্বাধীনতা অধিকার পেয়ে যাবে, পুরুষের মতোই তাদের নিজস্ব ভুবন নির্মাণ করতে তখন সক্ষম হবে তাদের জীবনকে নতুন করে ঢেলে সাজাতে। পাশ্চাত্যের নারীরা তাদের কাঙ্ক্ষিত পূর্ণ স্বাধীনতা, যা তারা দাবি করেছিল, কোলে উঠে নিতে সক্ষম হল, ভোগ করার সুযোগ পেল পুরুষদের সাথে সমান অধিকার। পুরুষ নারীর অভিভাবক এ ধারণা প্রচণ্ড ঘৃণায় নিক্ষিপ্ত হল ইতিহাসের বিবরণ আর্কাইভে। স্বাধীন হল নারী, অধিকার পেল পূর্ণ মাত্রায়। তবে সমস্যা দেখা দিল অন্য জায়গায়। পুরুষ তার স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে নিজের মতো করে, পুরুষ তার ভিত্তিমূলে একাই দাঁড়াতে পারে শক্ত পদে, তবে নারীরা তা পারে না। প্রতীয়মান হল যে নারী সম্প্রদায়ের সমান অধিকারের সাথে সাথে দরকার রয়েছে প্রয়োজনীয় প্রতিরক্ষার, প্রোটেকশন। কেননা নারী তার নিজ ভিত্তিমূলে একাকি দাঁড়াতে পারে না, সক্ষম নয়। তবে প্রশ্ন হল, ঘরোয়া জীবনে পুরুষের সুরক্ষা প্রতিরক্ষার বলয়ে ছিঁড়ে পড়েই তো নারী স্বাধীন হয়েছে, তাদের তথাকথিত স্বাধীনতা তারা অর্জন করেছে। কেননা এ ধরনের পুরুষ নির্ভরশীলতাকে তারা অসম্মানজনক আচরণ বলে ভেবেছিল, আচরণ বলে আখ্যায়িত করেছে। এবার যখন স্বাধীনতা ভোগের ক্ষেত্রে আলাদা প্রতিরক্ষার প্রয়োজন হয়ে পড়ল, নারীরা প্রাতিষ্ঠানিকভাবে হলেও পুরুষের অভিভাবকত্ব স্বীকার করে নিতে শুধু রাজি নয়, বরং বাধ্য পর্যন্ত হল। নারী আন্দোলনের এক নেত্রী টার ওয়েহলাম রাষ্ট্রকে তাই দায়িত্ব দিলেন নারী সম্প্রদায়ের প্রতিরক্ষক হিসেবে কাজ করে যেতে। দ্রষ্টব্য স্পান, পৃষ্ঠা 37। নারী সমাজ তাদের ঘরোয়া পুরুষ অভিভাবকের তত্ত্বাবধান অস্বীকার করে পরিশেষে রাষ্ট্রের অভিভাবকত্ব মেনে নিতে বাধ্য হলো। এ ধরনের ঘটনাবলী স্পষ্টই প্রমাণ করছে যে আজকের উন্নত বিশ্বের নারী সম্প্রদায়ের অরুদ্ধ মিছিল পরিশেষে ইসলামের শাশ্বত আদর্শের দিকেই ধাবিত হচ্ছে, স্বাভাবিক গতিতেই। মানুষ পরিচালিত পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতা খোদ মানুষকেই মানতে বাধ্য করছে যে আল্লাহ নির্দেশিত বিধানই মানব জীবনের জন্য সর্বোৎকৃষ্ট ও শ্রেষ্ঠ বিধান। অভিজ্ঞতা লাভের পর যা দেখা গেল, লিন্ডা বোর্টন জনৈক আমেরিকান রমণী, তিনি তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম হোয়াটস স্মার্ট ওয়েমেন লাইক ইউ ডুইং এট হোম, আপনার মতো একজন স্মার্ট নারী বাড়িতে বসে কি করছে। উক্ত ভদ্রমহিলার বক্তব্যের সারসংক্ষেপ তার ভাষা এই যে, আমার ঘরে থাকার ইচ্ছা কখনোই ছিল না, আমি রীতিমতো একটি কোম্পানিতে চাকরি ছিলাম, 33 বছর বয়সে আমার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়, ওকে সামলাতে গিয়ে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই, কিছুদিন যেতে না যেতেই আর্থিক অনটনের মুখোমুখি হই এবং দ্বিতীয়বার চাকরিতে ফিরে যাই। এ অবস্থায় বিকেলে এবং সপ্তাহান্তের ছুটির দিনগুলোর যে সময়টুকু, সেটুকুই আমি কেবল বাচ্চাকে দিতে সক্ষম হই, এ সামান্য সময়টুকু বাচ্চার জন্য কখনোই যথেষ্ট ছিল না, তাই একটা নার্সারি খুঁজে বের করে ওকে সেখানে রেখে আসি। নার্সারিটি অসম্পূর্ণ ভেবে এক মাস পরেই বাচ্চাকে বাসায় নিয়ে আসি। দ্বিতীয়বারের মতো চাকরি ছেড়ে ঘরে বসে বাচ্চা সামলাতে আরম্ভ করি। দুবছর সময় একটি উৎকৃষ্ট নার্সারির তালাশি কেটে যায়, কিন্তু ততক্ষণে আমি দ্বিতীয় সন্তানের মা হয়ে বসি। আবারও একটা চাকরিতে ফিরে যাই, বাচ্চা দুটোকে একটা ঘরোয়া ধরনের নার্সারিতে রেখে অফিস করতে যাই, কিন্তু সেখানেও আমার কাঙ্ক্ষিত শিশু সেবা খুঁজে না পেয়ে হতাশ হই। পরিশেষে বাসায় বসে করার মতো একটি চাকরি খুঁজে নেই। আমি বাচ্চাদের নিয়ে যে তিক্ত অভিজ্ঞতার শিকার হই, তা আমাকে একটি বিশেষ নৈতিক শিক্ষায় ঋদ্ধ করে শিক্ষিত করে তোলে, আর তা হলো, আপনি যত আইনই প্রণয়ন করুন না কেন এবং যত পয়সাই খরচ করুন না কেন, তা দিয়ে একজনের প্রতি অন্যজনের ঋদ্ধতা ভালোবাসা কখনোই সৃষ্টি করা যায় না। আমি এমন এক ব্যক্তির তালাশে ছিলাম যিনি হবেন স্নেহশীল, প্রীতিপূর্ণ, দরুদী এবং হৃদয় বিশিষ্ট, রসিক মেজাজের ও তৎপর, একজন সজীব হৃদয় বিশিষ্ট ব্যক্তি যিনি আমার বাচ্চাদের নৈতিকতাকে সুষমামণ্ডিত করবে, কৌতূহলোদ্দীপক পর্যটনে ওদেরকে নিয়ে বের হবে, ওদের প্রতিটি ছোট ছোট প্রশ্নের উত্তর দেবে, ওদেরকে দুলিয়ে দুলিয়ে মিষ্টি ঘুম পাড়াবে, কিন্তু আস্তে আস্তে এবং বেদনাদায়কভাবে আমি এ তিক্ত সত্য পর্যন্ত পৌঁছই যে আমি যার তালাশে মাসের পর মাস কাটিয়েছি, বছরের পর বছর কাটিয়েছি, সে তো আমি ভিন্ন, অন্য কেউ নয়। এটাই হচ্ছে সে কাজ যা আমার মতো একজন স্মার্ট মেয়ে ঘরে বসে করছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট এ স্মার্ট ওয়েমেন লাইক মি ইজ ডুইং এট হোম। দেখুন রিডার্স ডাইজেস্ট, August 1988। বিগত শতাব্দীর 50-এর দশকে হলিউডের খ্যাতির শীর্ষে অধিষ্ঠিত চিত্রতারকাদের মধ্যে একজন ছিলেন মার্লিন মনরো। সুনামের মুহে মুজ্জমান এই তারকা অকস্মাৎ আত্মহত্যা করে নিজেকে নিজেই মৃত্যুর মুখে ঠেলে দিলেন। মার্লিন মনরোর আত্মহত্যার কারণ সন্ধান করতে গিয়ে পুলিশ একটি চিঠি পায়। উঠতি বয়সের প্রতিটি কিশোরী যে তার পদাঙ্ক অনুসরণ করে খ্যাতির শীর্ষে উঠে যাওয়ার স্বপ্ন দেখতে চায়, তাদেরকে উদ্দেশ্য করেছিল মার্লিনের বিয়েগন্ত হৃদয়ের এই চিঠি। মার্লিন বলেছেন, এ ধরনের খ্যাতির পিছনে কখনো পড়ো না, জ্যোতির্ময় জগতের ধোকায় তোমাকে যেন কেউ না ফেলে। আমি এই পৃথিবীর সবচেয়ে হতভাগা, অশান্তির অতলান্তে নিমজ্জিত এক নারী। আমি মা হতে পারিনি, আমি ঘরোয়া জীবনকে ভালোবাসি, একটি পবিত্র সুন্দর পারিবারিক জীবন, বরং এই পারিবারিক জীবনটাকে আমি নারী জাতির সৌভাগ্য তথা সমগ্র মানবতার সৌভাগ্যের সনদ বলে মনে করি। দ্রষ্টব্য মাসিক মাসিক হাজারাতুল ইসলাম দামেস্ক, অক্টোবর 1962। ধর্মীয় নীতিমালার পরিপ্রেক্ষিতে মানব সমাজের জন্য বিধান দেওয়া হয়েছিল যে পুরুষরা জীবিকা অর্জন করবে এবং মেয়েরা ঘরের দেখাশোনার দায়িত্ব নেবে। এভাবে দায়িত্ব ভাগাভাগি করে সংগতিপূর্ণ জীবনযাপনের সামর্থ্য হবে। এটা ছিল একটা শৃঙ্খলামূলক ব্যবস্থাপনা। এটা কখনোই নারী পুরুষের সামাজিক ও মানবিক মান নির্ণয়ের জন্য ছিল না, কিন্তু আধুনিককালে নারী স্বাধীনতার নামে যে বিপ্লব উঠেছে তা এই ব্যবস্থাকে নারী জাতির জন্য মানহানিকর বলে চিহ্নিত করে স্লোগান তুলেছে যে নরনারীর কর্মক্ষেত্র অভিন্ন হওয়া চাই এবং এ ব্যাপারে ভাগ বাটোয়ারার নির্দিষ্ট কোনো সীমারেখা নির্ধারণ নারী জাতির প্রতি অবজ্ঞারই নামান্তর। এই স্লোগানটি এত জনপ্রিয়তা অর্জন করে যে পুরো একটি নারী প্রজন্ম ঘরের বাইরে হুমড়ি খেয়ে পড়ে। তথাকথিত সমান অধিকারের আজ শত বছরেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। বিশেষ করে পাশ্চাত্য জগৎ এ অভিজ্ঞতার চূড়ান্ত উৎকর্ষ দেখেছে, কিন্তু এ দীর্ঘ অভিজ্ঞতা, উপরোক্ত স্লোগানের অন্তঃসার শূন্যতা ও অপকার সর্বস্বতাকেই প্রমাণ করছে। সাম্প্রতিক পাশ্চাত্য জগতে এর উদাহরণ অহরহ পাওয়া যাচ্ছে। ধর্ম নারী পুরুষের কর্মক্ষেত্রে পার্থক্য রেখেছিল যে পুরুষ জীবিকা অর্জন করবে এবং নারী নয়া প্রজন্মের চারিত্রিক ভিত্তি গঠন করবে। ম্যান দি ব্রেড আর্নার, ওয়েমেন দি ক্যারেক্টার বিল্ডার। আধুনিক সভ্যতা ধর্মের নীতিকে অবজ্ঞার চোখে দেখেছে, কিন্তু দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা অবিসংবাদিতভাবে ধর্মীয় নীতিমালার সত্যতাই প্রমাণ করছে। যুদ্ধক্ষেত্রে নারী, ওয়ার্স আন ওয়েমেনলি ফেজ নামে নারী সম্প্রদায়কে নিয়ে মস্কো থেকে একটি বই প্রকাশিত হয়েছে। ইজ অ্যালেক্সিয়া রিচ এর এই বইটি ছাপিয়েছে মস্কোর প্রগ্রেস পাবলিশার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিস্ফোরণ ঘটার পর রাশিয়ান সরকার উদ্দীপনামূলক আপিল জানিয়ে জনগণকে মাতৃভূমি রক্ষার জন্য উদ্বুদ্ধ করে। এতে উৎসাহিত হয়ে রাশিয়ান জওয়ানদের যে অংশ সেনাবাহিনীতে ভর্তি হয়েছে তন্মধ্যে 8 লক্ষ ছিল 15 থেকে 16 বছর বয়স্কা তরুণী। উপরোক্ত বইটি এ তরুণীদের নিয়েই লেখা। লেখিকা দীর্ঘ 4 বছর মেয়াদী এই গবেষণা প্রকল্পটি পরিচালনার সময় 100 শহর পর্যটন করেছেন, যুদ্ধে অংশগ্রহণকারী 200 নারীর সাক্ষাৎকার নিয়েছেন। উক্ত গ্রন্থটি উল্লেখিত নারীদের ব্যাপারে তথ্যবহুল গবেষণায় সমৃদ্ধ এবং এতে নানা রকম শিক্ষণীয় তত্ত্ব সন্নিবেশিত হয়েছে। যেমন উল্লেখ করা হয়েছে যে যুদ্ধোত্তরকালে অধিকাংশ মেয়েরাই যুদ্ধে অংশগ্রহণ করার ব্যাপারটি ধামাচাপা দিয়ে রাখতে চাইছে। তাদের বক্তব্য, উই ওয়ান্টেড টু বিকাম অর্ডিনারি গার্ল এগেইন, ম্যারিজেবল গার্ল, আমরা আবার সাধারণ তরুণীতে রূপান্তরিত হতে চাই, বিবাহ উপযুক্ত তরুণীতে। পেরা সাফরমোভনা ডাডোভা নামে এক শিক্ষিতা যুদ্ধে অংশগ্রহণকারী নারীর সাথে লেখক সাক্ষাৎ করেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে মেয়েদের প্রতিক্রিয়া পুরুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন ছিল। পুরুষরা সাধারণত তুলনামূলকভাবে বাস্তববাদী এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারদর্শী, পক্ষান্তরে মেয়েরা ভাবে অভিভূত হয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। সাম্প্রতিককালে নারী প্রকৃতি এবং নারীর সহজাত যোগ্যতাকে কেন্দ্র করে বিস্তর গবেষণা চালানো হয়েছে। নারী প্রকৃতিকে খুঁটিয়ে খুঁটিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিতে আবিষ্কার করার প্রয়াস চালানো হয়েছে। এসব গবেষণা যেসব সত্য ও সিদ্ধান্ত সব উন্মোচিত করেছে তা থেকে বিস্ময়করভাবে প্রতীয়মান হয় যে নারী সম্পর্কিত ইসলামিক দৃষ্টিকোণই সঠিক। অতি অগ্রসর পরীক্ষা নিরীক্ষা গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নারী প্রকৃতি সহজাতভাবেই স্পর্শকাতর এবং পুরুষের তুলনায় সমধিক আবেগপ্রবণ, ইমোশনাল। এসব গবেষণা অত্যন্ত উজ্জ্বলভাবে প্রমাণ করছে যে মহিলাদের এমন সব কাজে ও দায়িত্বে অনুপ্রবেশ উচিত হবে না যেখানে ঠান্ডা মস্তিষ্কে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যেখানে পারিপার্শ্বিক অবস্থা থেকে প্রভাবিত না হয়ে বাস্তব নির্ভর অভিমত পেশ করা দরকার পড়ে, যেখানে পৌরুষের প্রয়োজন মেয়েলিপনার ন্যায় নয়। রাজনীতি, যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক, বিচার বিভাগ এবং শিল্পক্ষেত্রের বড় বড় পরিকল্পনা বিভাগ সহ এমন সব ক্ষেত্র যেখানে সুবিন্যস্ত চিন্তা ও আবেগ প্রবণতা রহিত সিদ্ধান্তে পৌঁছার প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে নারী সম্প্রদায় তার সহজাত আবেগ প্রবণতার জন্যে স্বভাবত বেমানান। পক্ষান্তরে পুরুষ জাতি তুলনামূলক কম আবেগী হওয়ায় বাস্তব নির্ভর প্রতিক্রিয়া প্রকাশে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। নারী পুরুষের প্রকৃতিগত পার্থক্যের উপর ভিত্তি করেই ইসলাম দুজনের জন্য ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে। এটা কখনোই নারী পুরুষের মানগত তফাত সৃষ্টির জন্য নয়, এটা বরং ছিল শুধুমাত্র কর্মক্ষেত্রের পৃথকীকরণ, যা নিতান্তই বিজ্ঞানসম্মত। আসলে নারী আন্দোলনের বার্তাবাহকগণই অবৈজ্ঞানিক পদ্ধতির স্লোগান দিয়ে যাচ্ছেন। পক্ষান্তর ইসলামের পদ্ধতি হল বাস্তবমুখী ও বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।